الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُ فِي الدِّينِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন ও আমার পর্দার আড়ালে বাড়ি ঘরে বসা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক আয়াতের সামান্য অংশ এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তোয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, অর্থাৎ মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন যে তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য বের হয়ে যাও। যেখানে ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সেখানে চলে যাও। এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে ইসলামী শিক্ষা দীক্ষা নিজে নিজে গ্রহণ করা যায় না, ইসলামী শিক্ষা দীক্ষা উস্তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে। এই কথাটা বর্তমান সমাজের অনেক মুসলমানের না বোঝার কারণে, না কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করার দরকার মনে করেন, না কোনো উস্তাদের কাছে এলিম শিখার দরকার মনে করেন, নিজে নিজেই বই পড়ে নিজে নিজেই টেলিভিশন দেখে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করেন। এটা নিশ্চিত ভুল পন্থা ছাড়া আর কিছু না। কোন মেডিকেল কলেজের পাঠ্য বই যদি কেউ নিজে নিজে পড়ে, কলেজেও ভর্তি হয় না, কোনো প্রফেসরের কাছে প্রশিক্ষণও গ্রহণ করে না, নিজে নিজে মেডিকেল কলেজের বই পড়ে যদি রোগীর চিকিৎসা করে, রোগীর অপারেশন করে, তাইলে এই রোগীর যেমন 12টা বাজতে বাধ্য, ঠিক তেমনি ভাবে ইসলামী শিক্ষা যদি কেউ কোনো প্রতিষ্ঠানেও ভর্তি হয় না, কোনো উস্তাদের কাছেও শিখে না, নিজে নিজেই পরে শিখার চেষ্টা করে, তার ইমান ইসলামেরও এইরকম 12টা বাজতে বাধ্য। আমরা কেউ যদি মনে করি মেডিকেল কলেজের পাঠ্য বইয়ের থেকে কোরআন হাদিস আরো সোজা, তাইলে অবশ্যই আমরা বুকার স্বর্গে বাস করি। কোরআন হাদিস এত সোজা নয়, কোরআন হাদিস বুঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় 10-15 বৎসর একটা না লেখাপড়া করতে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি যে তোমরা যার যার বাড়ি ঘরে থাকো এবং নিজে নিজে ইসলামী শিক্ষা গ্রহণ কর। আল্লাহ বলেন বাড়ি ঘর থেকে বের হয়ে যাও, যেখানে ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সেখানে চলে যাও। এই আয়াতের শুরুতেই আমরা মনে রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা দীক্ষা নিজে অর্জন করার নির্দেশ না দিয়ে উস্তাদের কাছে গিয়া শিক্ষা দীক্ষা অর্জন করার নির্দেশ দিয়েছেন। এমনকি যে নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করলেন, কোরআনের ভাষাও আরবি, নবীর ভাষাও আরবি, তারপরও আল্লাহ নবীকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফা ইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। এর অর্থ হল হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করি তখনই আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না, কোরআন জপে আপনার মুখস্থ করতে হবে না, আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, নিজ দায়িত্বেই আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দিব। কাজেই নাযিল করার সময় শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন শিক্ষা দেব। যে রাসুলের ভাষা আরবি, যে কোরআনের ভাষা আরবি, সেই আরবি রসুলের আরবি রসুলের কাছে আরবি কোরআন নাযিল করে আল্লাহ বলেন আমি আপনাকে কোরআন শিখাইয়া দেব। যে রাসুলের কাছে কোরআন নাযিল হইল তিনি নিজেও যদি আল্লাহর কাছ থেকে কোরআন শিখতে হয় আর কোন বাপের বেটা আছে উস্তাদ ছাড়া নিজেই কোরআন শিখতে পারবে? এজন্য আমাদের বর্তমান সমাজের কিছু মুসলমান এরা হয়তো বেশি অলস আর না হয় বেশি চালা, অলসতার কারণে না ইসলামী শিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানে যাইতে চায় না কোনো উস্তাদের কাছে যাইতে চায়, অথবা বেশি চালাক হওয়ার কারণে মনে করে আমার প্রতিষ্ঠানেরও দরকার নাই উস্তাদেরও দরকার, আমি নিজে নিজেই পারব। এই ভুলের মধ্যে নিমজ্জিত হইতেছে আমাদের যে সমস্ত ভাইয়েরা, আমাদের যে সমস্ত ভাই বাতি যারা সন্তানেরা, এদেরকে আমাদের এই বোঝানোর দরকার যে আল্লাহ নিজেই রসুলকে কোরআন শিক্ষা দিবেন বলেছেন, তুমি উস্তাদ না বানাইয়া কোরআন শিখতে পারো নিজে নিজে কিভাবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিতাফাক্কাহু ফিদ্দিন, হে মুসলমানেরা তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও, বাড়ির থেকে চলে যাও, ওই জায়গায় যেখানে ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়া হয় ওইখানে গিয়া ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণ করি আস। আল্লাহ প্রথমে উস্তাদ হইয়া রাসুলকে কোরআন শিক্ষা দিলেন, এখানে আল্লাহ হইলেন উস্তাদ আর রাসুল হইলেন ছাত্র। আল্লাহর কাছ থেকে কোরআন শিখার পরে রাসুল নিজে উস্তাদ হইয়া সাহাবায়ে কেরামদের শিক্ষা দিলেন, এবার রসুল হইলেন উস্তাদ, সাহাবাগণ হইলেন ছাত্র, তারপরে সাহাবাগণ উস্তাদ হইয়া তাবেইনকে কোরআন শিক্ষা দিলেন, এখানে সাহাবাগণ হইলেন উস্তাদ, তাবেইন হইলেন ছাত্র, তারপরে তাবেইনে উস্তাদ হইয়া তাবে তাবেইনকে কোরআন শিক্ষা দিলেন, এখানে তাবেইন হইলেন উস্তাদ, তাবে তাবেইন হইলেন ছাত্র। এইভাবে উস্তাদে ছাত্ররে শিক্ষা দিবে কোরআন হাদিস, তারপরে ছাত্র আবার উস্তাদ হইয়া তার ছাত্ররে শিক্ষা দিবে, ওই ছাত্র আবার উস্তাদ হইয়া তার ছাত্ররে শিক্ষা দিবে, এইভাবে কোরআন হাদিসের শিক্ষা আল্লাহ থেকে শুরু হইছে কিয়ামত পর্যন্ত মুমিন বান্দাদের মধ্যে এই উস্তাদ এবং ছাত্রের মাধ্যমে কোরআন হাদিসের শিক্ষা চালু থাকে। কাজে কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কিছু মুসলমানেরা বাড়ি ঘর থেকে বের হয়ে যাও, চলে যাও ওই প্রতিষ্ঠানে ওইখানে যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, ইসলামী শিক্ষা দীক্ষার ব্যবস্থা আছে। গেল একটা ব্যাপার, আর একটা ব্যাপার হলো যে আল্লাহ ফাকরাব্বুল আলামিন ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য কিছু মুসলমান বের হয়ে যাও বলেছেন, সমস্ত মুসলমান বের হয়ে যাও বলেন। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা, তোমাদের সকলের পক্ষ থেকে একটা দল ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। বুঝে থাকলে বলুন আল্লাহ কি সমস্ত মুসলমানকে বলেছেন ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য বাড়িঘর ছেড়ে বের হয়ে যাওয়ার কথা? না, কিছু লোক আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা বাড়িঘর থেকে বের হয়ে যাও, যেখানে ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সেখানে চলে। অথচ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলিম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। হাদিস শরীফে রাসূল বলেন সমস্ত মুসলমানের জন্য ফরজ, আর কোরআনে আল্লাহ বলেন কিছু মুসলমান এই কাজের জন্য যাও। তাইলে কোরআনের কথায় আর হাদিসের কথায় আমরা কি রকম দেখতেছি? একরকম হইল না ভিন্ন রকম? ভিন্ন রকম কেন হইল? এটা শুধু আমাদের বুঝার অভাবে ভিন্ন রকম মনে হয়, আসলে ভিন্ন রকম নয়। কারণ 30 পারা কোরআনের তফসির শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ নয়, সব মুসলমানের মধ্যে এই যোগ্যতাও নাই, সব মুসলমানের এই সুযোগও নাই। সে সংসার চালাইবে, রুজি রোজগার করবে, বিবি বাচ্চা লালন পালন করবে, না 30 পারা কোরআনের তফসির শিখতে যাবে? রাসুলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষা করার যোগ্যতাও সব মুসলমানের নাই, সুযোগও নাই, সামর্থ্যও নাই। কাজেই 30 পারা কোরআনের তফসির শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়, রাসুলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়। অসংখ্য অগণিত মাসআলা মাসাইল ফতোয়া ফরাইল, উযু গোসল নামাজ রোজা পাক না পাক, জায়েজ না জায়েজ, সুন্নত মুবাহ মাকরুহ হারাম ওয়াজিব ফরজ, এইগুলি সবগুলি শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ নয়। কিন্তু একটা নির্ধারিত পরিমাণ ইসলামী শিক্ষা আছে, এটা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কতটুকু ফরজ কতটুকু ফরজ নয় তার সীমা রেখা হইল যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া কোন একজন মুসলমান মুসলমানের মতো জীবন যাপন করতে পারে না। কলেমা কালাম না শিখলে, উযু গোসল না শিখলে, পাকনা ফাক না শিখলে, নামাজ বন্দেগী না শিখলে মুসলমানের মতো জীবন যাপন করার উপায় নেই। আপনারাই বলেন কলেমা কালাম শিখে না যদি মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে, উযু গোসল শিখে না যদি, পাকনা ফাক শিখে না যদি, নামাজ রোজা শিখে না যদি মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে? তাহলে যে পরিমাণ না শিখলে মুসলমানের মতো জীবন যাপন করা যাবে না, এই পরিমাণ শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। 30 পারা কোরআনের তফসির শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়, রসুলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়, অসংখ্য অগণিত মাসআলা মাসাইল ফতোয়া ফরাইজ শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়, ওইটা কিছু মুসলমানদের জন্য ফরজ। তাই ইসলামী শিক্ষার প্রধান দুইটা অংশ ফরজ, একটা অংশ সমস্ত মুসলমানদের জন্য ফরজ আর একটা অংশ কিছু মুসলমানের জন্য ফরজ। যে অংশটা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, এই অংশের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এবার বুঝে থাকলে বলেন রাসূল যে বলছেন সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ, দেখি সবটুকু ইলম না সামান্য? এই সামান্য শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, কলেমা কালাম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, উযু গোসল শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, পাকনা ভাগ শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, নামাজ রোজা ইবাদত বন্দেগী শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এমনকি যার উপরে ফরজ যাকাত ফরজ হইছে না, তার জন্য যাকাতের মশালা শিক্ষা করা ফরজ নয়, যার উপরে হজ ফরজ হয়েছে না তার জন্য হজের মশালা শিক্ষা করা ফরজ নয়, যার উপরে জাকাত ফরজ হয়েছে তার উপরে ফরজ হয়েছে কিভাবে জাকাত দিতে হবে শিখতে হবে, যার উপর হজ ফরজ হয়েছে তার জন্য ফরজ হয়েছে হজ কিভাবে করতে হয় শিখতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, যার উপর হজ ফরজ হইল না, যার উপর জাকাত ফরজ হইল না, তার জন্য কি হজ জাকাতের মশালা শিক্ষা করা ফরজ? অবশ্যই না। তাইলে ইসলামী শিক্ষার দুইটা পার্ট আছে, দুইটা অংশ আছে, একটা সমস্ত মুসলমানদের জন্য ফরজ আর একটা কিছু মুসলমানদের জন্য ফরজ। কিছু মুসলমানদের জন্য ফরজ তিসপানা কোরআনের তফসির শিক্ষা করা, কিছু মুসলমানদের জন্য ফরজ রসুলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষা করা, কিছু মুসলমানদের জন্য ফরজ মুসলমানের জীবনের যত মশালা মশাইল আছে সবগুলি শিক্ষা করা, কিছু মুসলমানদের জন্য ফরজ, এই ফরজটা সর্বযুগে আদায় করে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত আদায় করে যাবেন একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। যে পরিমাণ এলিম শিক্ষা করা কিছু মুসলমানের জন্য ফরজ, এই ফরজ এর দায়িত্ব পালন করে যাচ্ছেন কারা? উলামায়ে কেরাম। নবীর যুগের থেকেই একদল আলেমগণ এই ফরজ আদায় করে যেতেছেন, দেড় হাজার বছরের ভিতরে সর্বযুগেই একদল আলেমগণ এই ফরজ আদায় করে আসছেন, আপনাদের বর্তমান যুগের আলেমগণও এই ফরজ আদায় করে যাইতেছেন, কিয়ামত পর্যন্ত একদল আলেম এই ফরজ আদায় করে যাইবেন, এই ফরজ সমস্ত মুসলমানে আদায় করতে পারবে না। এটারে কয় ফরজে কেফায়া, যে ফরজ মুসলমানদের উপরে ফরজ হয় কিন্তু কিছু লোকে আদায় করলে অন্যরা মাফ পায়, এটারে কয় ফরজে কেফায়া। আর একটারে কয় ফরজে আইন, যে জিনিস সমস্ত মুসলমানদের জন্য ফরজ হয় যে ওই আদায় করবে না সেই গুনাগার হবে, এটারে কয় ফরজে আইন। যেমন জানাজার নামাজ পড়াও মুসলমানদের জন্য ফরজ, পাঁচ বেলার নামাজ পড়াও মুসলমানদের জন্য ফরজ, কিন্তু জানাজা হইল ফরজে কেফায়া আর পাঁচ বেলা হইল ফরজে আইন। জানাজার নামাজ যদি কিছু মুসলমানে ফুরা লয় তাহলে যারা পড়লো এরার উসিলায় যারা পড়লো না তারারে আল্লাহ মাফ করে দিবে। ঠিক তেমনি ভাবে তিসপারা কোরআনের তফসির এবং রসুলের লক্ষ লক্ষ হাদিস একদল আলিমগণ শিখতেছেন শিখাইতেছেন এরার খাতিরে যারা সংসারের জামেলার কারণে শিখতে পারলো না আল্লাহ তারারে মাফ করে দিবে। কিন্তু ফাজ বেলার নামাজ এটা ফরজে কেফায়া নয়, এটা ফরজে আইন। পাঁচ বেলার নামাজ সমস্ত মুসলমানদের জন্য ফরজ, যে পড়বে না সেই গুনাহগার হবে, যে পড়বে না সেই গুনাহগার হবে। ঠিক তেমনি ভাবে কুরআন হাদিসের যাবতীয় এলিম শিক্ষা করা মুসলমানদের জন্য ফরজে কেফায়া আর উযু গোসল নামাজ রোজা ফাক নাফাক শিক্ষা করা মুসলমানদের জন্য ফরজে আইন। দেখেন বিষয়টা বুঝলেন কিনা, এলিমের দুইটা অংশ আছে, একটা অংশ শিক্ষা করা ফরজে কেফায়া আর একটা অংশ শিক্ষা করা ফরজে আইন। ফরজে কেফায়া যেটুকু শিক্ষা করা এটা একমাত্র আলিমগণ এই দায়িত্ব পালন করতেছেন সর্বযুগেই, এবং তাদের খাতিরে আমরা যারা সংসারের কারণে কোরআনের তফসির শিখার টাইম নাই রসুলের হাদিস শিখার টাইম নাই আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কার খাতিরে মাফ করে দিবেন? উলামায়ে কেরাম খাতিরে। যারা শিখলো তারার খাতিরে মাফ করে দিবেন, তারা যদি শিখতো না তাহলে সবাই গুনাগার হইতো, তারা শিখার কারণে আল্লাহ আমাদেরকে গুনাগার বানাইবেন না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই কথাটা চিন্তা করলেও আমরা বুঝতে পারি যে সমাজের সমস্ত মুসলমানের উপর আলেমগণের কি কি অবদান আছে। আলেমগণের কাছে সর্বস্তরের মুসলমান সারা জীবনই ঋণী, সারা জীবনই ঋণী। আলেমের কাছে সমস্ত মুসলমান অনেক ব্যবহারে ঋণী, কত ব্যবহারে যে ঋণী শুধু এই কথাটা আজকে সারাদিন আলোচনা করলে শেষ হবে না। আলেমগণের কাছে সমস্ত মুসলমান যত ব্যবহারে ঋণী, এর মধ্যে একটা ব্যবহার তিসপারা কোরআনের তফসির শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ছিল, রসুলের লক্ষ লক্ষ হাদিস শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ছিল, আমরা সংসারের ঝামেলার কারণে এই ফরজ আদায় করতে পারলাম না, আলেমগণ এই ফরজ আদায় করলেন, তারার খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। ঋণী না ঋণী না ঋণী। বর্তমান সমাজে অনেক মুসলমান এই কথাটাও বোঝে না যে আলেমদের কাছে মুসলমান সারা জীবন ভর ঋণী আছে, ঋণী থাকতে হবে। যারা ঋণ স্বীকার করে তারাই আল্লাহর কাছে মাপ পাইবে, যারা ঋণ ওই স্বীকার করে না মাপ পাইব করতে গা। আলেমগণের কাছে মুসলমান আর যত ভাবে ঋণী, এর আর একটা উদাহরণ কথা প্রসঙ্গে আসলো বলি, আলেমগণের কাছে সমস্ত মুসলমান আর যত ভাবেরই নিয়ে এর মধ্যে আরেকটা হইল, আমরা কলেমা কালাম জুগুসল ফাকনা ফাকনো মাদ্রুজা যেটুকুই শিখলাম কার কাছে শিখলাম, আলেমের কাছে শিখলাম। যদি আলেম থাকতেন না আমি কলেমা শিখতে পারতাম না, কলেমাও যদি শিখতাম না তাহলে চিরকালের জন্য জাহান্নামে যাইতে হইত। বলেন একজন মানুষ কলেমা না শিখলে কিছুদিনের জন্য জাহান্নামে যাবে না চিরকালের জন্য? চিরকালের জন্য। কলেমা না শিখলে আমার চিরকালের জন্য জাহান্নামে যাইতে হইত, কলেমা শিখার কারণে আমি চিরকালের জন্য জাহান্নামে যাওয়ার থেকে বাঁচলাম। শিখাইল গে কি পরিমাণ ঋণী হইলেন আলিমের কাছে, চিন্তা করেন কি পরিমাণ ঋণী হইলেন। সাত আসমান সাত জমিন বিক্রি করিয়াও আলেমদের এই ঋণ পরিশোধ করা যাবে না। আলেম যে আমারে কলেমা শিখাইয়া চিরকালের জাহান্নাম থেকে বাঁচাইয়া। যাই হোক, আলেমদের কাছে সর্বস্তরের মুসলমান নয়, শুধু সারা দুনিয়ার সমস্ত ও মুসলমানরাও আলিমরার কাছে ঋণী। এরা কত বড় ঋণী, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা জীব জন্তু মানব দানব জিন ফিরিস্তা সব কিছুকে আল্লাহ টিকাইয়া রাখছেন। একদল মানুষ আল্লাহরে ডাকে, এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, আর একদল মানুষ আল্লাহরে ডাকা শিক্ষা করে একমাত্র আলিমের কাছে। আলিমরা একদল মানুষে আল্লাহ ডাকা শিক্ষা দেয়, এরা আলিমের কাছ থেকে শিক্ষিয়া আল্লাহরে ডাকে, এই কারণে আল্লাহ দুনিয়াতে বেদিন কাফিররারেও বাঁচাইয়া রাখে। বেদিন কাফিররাও আলিমের কাছে ঋণী। আলিমরা আল্লাহ ডাকা শিক্ষা দেয়, আর একদলে আলিমের কাছ থেকে শিক্ষিয়া আল্লাহরে ডাকে, এই কারণে একটা মানুষও যতদিন দুনিয়াতে আল্লাহরে ডাকবে ততদিন আল্লাহ দুনিয়াতে কোন বেদিন কাফির বেঈমান নাস্তিক মুরতাদরেও ধ্বংস করবেন না, এদেরকেও বাঁচাইয়া রাখবেন। কার খাতিরে? আল্লাহরে যে ডাকে তার খাতিরে। আর আল্লাহ ডাকা শিক্ষা দেয় একমাত্র আলিমরা। বুঝে দেখলে বলেন আলেমগণের কাছে শুধু মুসলমানরাই ঋণী না, বেদিন কাফিররাও ঋণী। বেদিন কাফিররাও আসবে দুনিয়াতে এমন একদিন যেদিন দুনিয়াতে আলেম থাকবেন না, একটা মানুষও আল্লাহরে ডাকবে না। আল্লাহর রসুল বলেন সেই দিন আল্লাহ জগৎ বলতে কিছুই রাখবেন না, সব ধ্বংস করিয়া দিবেন। ওই দিন বেদিন কাফিররাও বুঝবো যে এতদিন আল্লাহ আমরা দেখার খাতিরে আল্লাহ দুনিয়া বুঝবো। এই আপনাদের এখানে পৌঁছার আগে যে তানের ঘরে আসলাম, এক কিতাব খুললে দেখলাম কিতাবের মধ্যে লেখা আছে, হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন এমন একদিন আসবে যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে। শুনছেন আপনারা নিশ্চয়ই, আরো শুনছেন, একদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে। সূর্য যেদিন পশ্চিম দিকে উদয় হবে সেদিন দুনিয়ার সমস্ত অমুসলমানেরা পরিষ্কার ভাবে বুঝে ফেলবে যে ইসলাম ছাড়া সত্য কোন ধর্ম আর নাই। সারা দুনিয়ার সমস্ত অমুসলমানরা কলেমা পড়িয়া মুসলমান হওয়ার ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আগের থেকে বলে রেখেছেন সূর্য পশ্চিম দিকে সূর্য ওঠার আগে যারা কলেমা পড়বো এরার ইমান কবুল হইব, পশ্চিম দিকে সূর্য ওঠা দেখিয়া যারা কলেমা পড়বে এদের ইমান আল্লাহর কাছে কবুল হবে না। তাইলে একদিন আসবে যেদিন দুনিয়ার অমুসলিম বেঈমান কাফিরেরাও বুঝতে পারবে একমাত্র ইসলাম ছাড়া সত্য কোন ধর্ম নাই। আর এই ইসলাম ধর্মকে দুনিয়াতে টিকাইয়া রাখেন একমাত্র আলিমগণ। আলিমগণ মানুষে একদল মানুষে আল্লাহ ডাকা শিক্ষা দেন, আলিমগণের কাছ থেকে শিক্ষা একদল মানুষ আল্লাহরে ডাকে, এই কারণে আল্লাহ সমস্ত অমুসলিম বেদিন কাফিরকেও দুনিয়াতে বাঁচাইয়া রাখে টিকাইয়া রাখে। সুতরাং আলিমগণের কাছে শুধু মুসলমানগণ ঋণী নয়, আলিমগণের কাছে ও মুসলমানেরাও মুসলমানের আলিমগণের কাছে। যাই হোক, এলিমের দুইটা অংশ পাইলাম, একটা অংশ ফরজে কেফায়া যেটা পালন করতেছেন আলিমগণ, আর একটা অংশ ফরজে আইন পালন করতে হবে কাদের, সমস্ত মুসলমান। কলেমা সহি শুদ্ধ কলেমা এবং তার মর্ম অর্থ সহ শিখতে হবে সমস্ত মুসলমানদের, উজুগুসল শিখতে হবে সমস্ত মুসলমানদের, নমাজ রোজা শিখতে হবে সমস্ত মুসলমানদের। কলেমাই যদি শিখে না তাহলে তো তার ইমান থাকবে কেমনে যাইবে কেমনে এটাই বুঝবে না। কোন সময় যে সে বেঈমান হইয়া বসে থাকবে তার খবরও থাকবে না, কারণ কলেমা জানে না। অত্যন্ত দুঃখের বিষয় হইল সত্য যে বর্তমান দুনিয়াতে কুরআন মানার নামে, হাদিস মানার নামে, কুরআন মানার হাদিস মানার দোহাই দিয়া এমন কিছু নূতন ফেতনার সৃষ্টি হইতেছে যে এই ফেতনাবাজেরা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কলেমাটা ইসলামের প্রথম কলেমা, ইসলামের সর্বপ্রথম এই কলেমা গ্রহণ করে একজন মানুষ মুসলমান হয়, এরা কয় এই কলেমা যারা মানবে এরা মুশরিক। নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা মুসলমানি কলেমা নয়, এটা শিরিকি কলেমা। কতজন মুসলমান রে মুশরিক বানা নির্বাকি রাখলো, এটা আপনারা চিন্তা করুন দরকার। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা মানলে মুশরিক হইয়া যাইবে, এরা কতজন মুসলমান রে মুশরিক বানা নির্বাকি রাখলো বর্তমান দুনিয়ার ফোনে 200 কোটি না পুরা 200 কোটি মুসলমান রে মুশরিক কাফির বানাইয়া দিবে। এই ফিতনাবাজিটা যারা কইরা যাইতেছে বর্তমান সমাজে, এরা হইল লামাজহাবি দল। কোন দল? লামাজহাবি। লামাজহাবি এই লামাজহাবির দলে খালি বক্তৃতা দেয় না, বই লিখে আসছে আমার কাছে কয়েকটা বই, ই পর্যন্ত এরা বুঝাইয়া দিছে আমার কাছে, হঠাই দিছে বই লিখিয়া, বইয়ের মধ্যে তার ধারণা মতে প্রমাণ করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা যারা বিশ্বাস করে এরা মুশরিক। এখন পর্যন্ত আপনারা লামাজাবি কি জিনিস এটা চিনছেন না? সামান্য একটু আবার দিলাম, এই লামাজাবি এমন জিনিস যারা কয় আপনারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করছেন আপনারা মুশরিক। কাজে কাজেই ইমান তাকে কেমনে যায় কেমনে বুঝবে না যদি কলেমা কালাম ঠিক না হয়, এটা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। ইনশাআল্লাহ বাকি আলোচনা নমাজের পরে হবে। মুহতারম হাজিরিন, নমাজের আগে যারা উপস্থিত ছিলেন তারা জানতে পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে বলেন সমস্ত মুসলমানদের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য বাড়িঘর থেকে বের হয়ে যাবে। এই কিছু মুসলমান যাবে কি নামাজ রোজা কলেমা কালাম উচ্চতর শিক্ষার জন্য না উচ্চ শিক্ষার জন্য? উচ্চ শিক্ষার জন্য। উচ্চ শিক্ষাটা যেহেতু সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়, এই জন্য আল্লাহ কিছু মুসলমানদের বলেছেন। আর ইসলামের প্রাইমারি শিক্ষা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন। আমি আশা করি বিষয়টা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন সমস্ত মুসলমানদের জন্য কি পরিমাণ ফরজ, কিছু মুসলমানদের জন্য কি পরিমাণ ফরজ। ইসলামের প্রাইমারি শিক্ষা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, উচ্চ শিক্ষা কিছু মুসলমানদের জন্য ফরজ। দেখেন বিষয়টা পরিষ্কার বুঝলেন কি? উচ্চশিক্ষা যে কিছু মুসলমানদের জন্য ফরজ, এটা ফরজে আইন না ফরজে কিফায়া? সর্বযুগে পালন করে যাচ্ছেন কারা? উলামায়ে কিরাম। উলামায়ে কিরাম একেবারে রসুলের যুগ থেকে আরম্ভ হয়েছে, একদল উলামায়ে কিরামে গোটা মুসলমান সমাজের পক্ষ থেকে এই ফরজে কিফায়া আদায় করিয়া যাইতেছেন, কিয়ামত পর্যন্ত আদায় করিয়া যাইবে। আর ফরজে আইনটা আদায় করতে হবে কাদের? আমার কলেমা কালাম আমারই শিখতে হবে, আমার উযু গোসল আমার শিখতে হবে, আমার ফাক না ফাক আমি শিখতে হবে, আমার নামাজ বন্দেগী আমি শিখতে হবে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের কলেমা কালাম শুদ্ধ না, উযু গোসল ঠিক মতো জানা নাই, ফাক না ফাক ঠিক মতো জানা নাই, নামাজ বন্দেগী ঠিক মতো জানা নাই। এটা কি ফরজে কিফায়ার ত্রুটি না ফরজে আইনের ত্রুটি? কার ত্রুটির জন্য কে দায়ী? যার ত্রুটি সে দায়ী। ফরজে আইনে যদি ত্রুটি হয় কার ত্রুটির জন্য কে দায়ী? নিজের ত্রুটির জন্য নিজেই দায়ী। এই দায়িত্ব বুঝে অবহেলা করিয়া মুসলমান যেন বিপদগ্রস্ত না হয়, পরকালে জাহান্নামে না যায়, এজন্য এই সমস্ত মুসলমানদেরকেও দায়িত্ব পালনের লাগি দাওয়াত দেওয়া, এই দায়িত্ব আলেমগণ পালন করে যেতেছে। সর্বযুগের সমস্ত আলেমগণ বলতেছেন, আপনাদের উলুগুসল আপনারা ঠিক করেন, আপনাদের কলেমা কালাম আপনারা ঠিক করেন, আপনাদের পাকনা ফাঁক আপনারা ঠিক করেন, আপনাদের নমাজ বন্দেগী আপনারা ঠিক করেন। এখন যে সমস্ত মুসলমান সংসারের জামেলার কারণে না কোনো মাদ্রাসায় ভর্তি হইয়া এগুলি ঠিক করার সুযোগ আছে, না কোনো আলিমের কাছে রেগুলার গিয়া এগুলি ঠিক করার সুযোগ আছে, এদের জন্য হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে যে সহজ ব্যবস্থা দেওয়া হয়েছে, এটা হইল বিশ্বজোড়া তবলিগি জমাত। তবলিগ সারা বৎসরে 40 দিনের জন্য সময় বাইর করে আপনি যান, আপনার কলেমা কালাম ঠিক করিয়া দিব, আপনার উজু গুসল ঠিক করিয়া দিব, পাকনা ভাব ঠিক করিয়া দিব, নমাজ বন্দেগী ঠিক করে। দুনিয়াতে যেমন এমন কোন ভালো কাজ নাই যে ভালো কাজের কোন দুশ্মন নাই, এমন কোন নবী দুনিয়াতে আসেননি যে নবীর কোন দুশ্মন ছিল না, আপনাদের নবীর কোন দুশ্মন ছিল না, ছিল অনেক। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার যত মুসলমানের কলেমা কালাম ঠিক নাই, উযু গোসল ঠিক নাই, পাকনা ভাগ ঠিক নাই, নমাজ বন্দেগী ঠিক নাই, এদের এগুলি ঠিক করার জন্য যে তবলিগি জমাতের ব্যবস্থা করা হইল, এই তবলিগি জমাতেরও দুশ্মনের অভাব নাই। ঠিক, মুসা নবীর যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, ঈসা নবীর যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, ইব্রাহিম নবীর যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, নূহ নবীর যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, ঈসা নবীর যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, এই নবীগণের কাজে এই তবলিগি জমাতে করে এদেরও দুশ্মনের অভাব থাকবে না, এদেরই এরা যে হক এই কথার দলিল। এই কারণে আপনারা যারা অতীত জীবনে উযু গোসল পাকনা ভাগ নমাজ বন্দেগী সংশোধন করতে পারছেন না, বর্তমানে সংসারের ঝামেলার জন্য আর সময় নাই, আপনাদের শেষ সুযোগ তবলিগি জমাত, শেষ সুযোগ তবলিগি জমাত। অতীত জীবনেও পারছেন না, বর্তমানেও সংসারের ঝামেলার কারণে সুযোগ নাই, এখন কি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হওয়া দরকার না বাঁচার চেষ্টা করা দরকার? এই চেষ্টাটা দিছে আপনার, এই সুযোগটা দিছে তবলিগি জমাত। এক বৎসরে পারলে এক বৎসরে 40 দিনের জন্য যান, এক বৎসরে না পারলে 2 বৎসরে যান, 2 বৎসরে না পারলে 3 বৎসরে যান, 3 বৎসরে না পারলে 4 বৎসরে একবার তবলিগি জমাতে গিয়ে 40 দিনের জন্য গিয়া নিজের কলেমা কালাম সংশোধন করেন, উযু গোসল সংশোধন করেন, পাকনা ভাগ সংশোধন করেন, নামাজ বন্দেগী সংশোধন করেন। এরা সারা দুনিয়া জুড়ে মেহনত করতেছে ওই সমস্ত মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, যারা এই সমস্ত ইসলামী প্রাইমারি শিক্ষা যাদের কইছে না, এরা এইগুলি শিখাইয়া জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য তবলিগি জমাতে সারা দুনিয়া জুড়ে মেহনত করতেছে। গেল যারা ইসলামের প্রাইমারি শিক্ষায় যাদের অভাব আছে, ত্রুটি আছে, তাদের এই ত্রুটি সংশোধনের ব্যবস্থাও আছে। এরপরে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই পর্যন্ত মাত্র আপনাদের সামনে 2টা কথা আলোচনা হলো। একটা হলো যে আয়াতে আল্লাহ বলেন কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য যাও, আর হাদিসে রসুলে বলেন সমস্ত মুসলমানের জন্য ফরজ। সমস্ত মুসলমানের জন্য ফরজ হইলে কিছু মুসলমান যাবে কেন, আর কিছু মুসলমান গেলে যদি সারে তাহলে সমস্ত মুসলমানদের জন্য ফরজ হইব কিভাবে? এই 2 কথার জবাব বুঝেনি পরিষ্কার? বুঝে থাকলে বলেন তো, কিছু মুসলমান যাবে প্রাথমিক শিক্ষার জন্য না উচ্চ শিক্ষার জন্য, আর ফরজ সমস্ত মুসলমানদের জন্য ইলিম শিক্ষা করা ফরজ, উচ্চ শিক্ষা না প্রাইমারি? প্রাইমারি। দেখুন, কাজী কোরআনে আর হাদিসে আল্লাহর কথায় আর রাসুলের কথায় কোনো গরমিল নাই, কথা পরিষ্কার হইল? আল্লাহর কথায় আর রাসুলের কথায়, কোরআনের কথায় আর হাদিসের কথায় কোনো সমস্ত মুসলমানের জন্য ফরজ, এটা হইল প্রাথমিক শিক্ষা। তারপরে আল্লাহ বলেন কিছু মুসলমান যে যাইব বাড়ির থেকে বাড়িয়া ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য, এটা উচ্চ শিক্ষা অর্জনের জন্য শুধু শিক্ষার কথা বলেন, লিয়া তাআল্লামু ফিদ্দিন বলেননি, আল্লাহ বলেছেন লিয়া তাফাক্কাহু ফিদ্দিন। পার্থক্য কি? আলিমরা জানেন, আলিমরা বুঝবেন, আপনাদের বুঝার জন্য আমি সহজ করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ এটা নয় যে তোমরা শুধু ইসলামী শিক্ষা গ্রহণ করো, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহর উদ্দেশ্য হইল যে তোমরা ইসলামী শিক্ষার সাথে সাথে দীক্ষা গ্রহণ করো। শিক্ষা আর দীক্ষা দুটা একসাথে বুঝাইবার জন্য লিয়া তাআল্লামু ফিদ্দিন না বলে লিয়া তাফাক্কাহু ফিদ্দিন বলেছেন। ইয়াতাআল্লামু আর ইয়াতাফাক্কাহুর বেশ কম আলিমদের জানা আছে, তা কইলে তারা বলবেন, কিন্তু এইভাবে কইলে আপনারা বলবেন না। আমি আপনাদের বুঝার মতো করে কই। একটা হলো জানা আর একটা হলো মানা। একজনে জানে পাঁচ বেলার নামাজ ফরজ, পড়ে না, জানে না, না মানে না, মানে না। একজনে জানে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, নাজা হওয়া হারাম, কিন্তু ছাড়ে না, জানে না, না মানে না। জানার মানা এক জিনিস নেই, ওই জানার নাম শিক্ষা আর মানার নাম দীক্ষা। কখন বুঝছেন? নিয়ে দেবো, জানার নাম শিক্ষা, মানার নাম দীক্ষা। আল্লাহ ইসলামী শিক্ষার জন্য বের হয়ে যাও বলেননি, শিক্ষার সাথে সাথে দীক্ষার জন্য বের হয়ে যাও বলেছেন। শুধু জানার লাগি গেলে হামাই তো নয়, জানো আর মানো উভয়টার লাগে বেরিয়ে যাও, এই কথা বলেছে। আয়াতের তফসিরে মুফাসসিরিনে কেরাম লিখছেন এইভাবে আল্লাহ ফাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তিনটা গুণের কথা উল্লেখ করে দিয়েছে। ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ, এটা আপনারা রিয়াদ রাখার কথা। ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ, এক নম্বর ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, দুই নম্বর ইসলামী শিক্ষার আদর্শ, তিন নম্বর ইসলামী শিক্ষার উদ্দেশ্য। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হইল জানার সাথে সাথে মানা, এলিম শিকার সাথে সাথে আমল করা, এলিম শিকার সাথে সাথে আমল করা। খুব সহজ একটা মিশাল দিব আমি, আপনারা যদি বেজার হইতা না হইত, বেজার বুধানির লাগে কই আসাম, ওয়াজ করার আদব কায়দা আছে, বহুত আদব কায়দা। ওয়াজ কইরা যদি মানুষের হেদায়ত করা উদ্দেশ্য হয়, মানুষের জাহান্নাম থেকে বাঁচানির দরদ যদি অন্তর থাকে, ওয়াজ করার আদব কায়দা শিক্ষা ওয়াজ করা লাগে। আর মানুষরে জাহান্নাম থেকে বাঁচানির দরদ যদি অন্তরে না থাকে, অন্য কোনো মতলবে ওয়াজ করতে গেলে আদব কায়দা শিখা লাগে না, তুতি জুড়ে ফুতি বললেও চলে। ওয়াজ করার যে আগত আদব কায়দা আছে, এর মধ্যে একটা আদব কায়দা আছে যে যারারে তুমি ওয়াজ করবাই, যারা তোমার শ্রোতা, এরারে বুঝাইয়া শোনাইয়া জাহান্নাম থেকে ফিরানির চেষ্টা করো, এরারে আঘাত করিও না, এরার মনের মাঝে আঘাত করিয়া কথা বলো, এটা একটা আদব। এই কারণে আমি আগে লগে মাফ চাই, একটা কথা বুঝানির লাগি কইব, যদি আপনারা কেউ মনে করেন যে আমার মন আঘাত লাগছে, তে মাফ করে দিবা, কি মর্জি এখন কই। ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য প্রথম গুণ হইল এলিমের সাথে সাথে আমল, এলিমের সাথে সাথে এলিম শিখতে গিয়া মাদ্রাসায় ছাত্ররা উচ্চ শিক্ষা হাসিল করতে গিয়া এক হাদিস হইবা আল্লাহ রাসূলে ফরমাইন আফুল লোহা, দাড়ি লম্বা হবে। এখন যদি মাদ্রাসাত ফিরেও যদি দাড়ি কাটিলায় তাহলে তো শিক্ষা হইল দীক্ষা হইল না, কিতাব হইল পিতা হইল না, শিক্ষা হইল দীক্ষা হইল না। এইরকম ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ, এক নম্বর এলিম অনুহাতে আমল, দুই নম্বর সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবাকে আদর্শ মানা, তিন নম্বর একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলিম তৈরি করা, এটা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। এই তিন জিনিস যদি পাওয়া যায় না, ইসলামী শিক্ষা অর্জন করতে পারবে, বিফল হওয়া ছাড়া উপায় থাকবে না। প্রসঙ্গক্রমে আপনারা মনে যেন আঘাত না হয়নি, কারণ আরেকটু বলি, মাদ্রাসার যে ছাত্র পড়ল যে আল্লাহ রসুলে হয়েছেন দাড়ি লম্বা হলো, হেও যদি দাড়ি বাটি করে তার দাড়ি কাটায়, আর যে বাটায় মাদ্রাসা পড়লই না কোনোদিন, রসুলের এই হাদিস কোনোদিন শিখলই না, হের দাড়ি কাটায় হওয়ামান অপরাধ, হাদিস পড়ছে না বেটায়, জানে না বেটায় দাড়ি খামাইছে, এই বেটার অপরাধে, আর হাদিস ফরি ফরি দাড়ি খামায় তার অপরাধে হওয়ামান নেই কোনোদিন, আকাশ পাতাল দেব না। এই লোকে জানে ওই না হাদিস হতে আল্লাহ রসুল হোসেন দাড়ি লম্বা, যে আনো চাকরি করতে গেছে গিয়া দেখে অন্যরা দাড়ি রাখে না বেটা রাখে, যে হানো ঘরত গেছে গিয়ে দেখো অন্যরা দাড়ি রাখে না বটে রাখে, যে হানো ঘরাইতো গেছে গিয়ে দেখো অন্যরা দাড়ি রাখে না বটে রাখে, হাদিস ফরি ফরি রাখছে না পরিবেশের কারণে রাখছে না, কিন্তু হাদিস ফরিয়া যারা দাড়ি বাটি করে এরা কি হাদিস না ফরিয়া না হাদিস ফরি শুনি, এরা কিতাব আইলো কিতাব আইলো না শিক্ষা পাইছে দীক্ষা পাইছে, এরা শিক্ষা ভাইলো ইসলামের কিন্তু দীক্ষা ভাইলো না, তার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য, আনসাকসেসফুল। আপনার ভাষা জানি না কেমনে, আমি বাংলা জানি বাংলায় বলি, বুঝি থাকলে খোকা, এলিম অনুহাতে আমল না থাকলে এলিম সফল না বিফল, সাকসেসফুল না আনসাকসেসফুল, আনসাকসেসফুল। ইসলামী শিক্ষা সাকসেসফুল হওয়ার জন্য তিনটা গুণ থাকতে হবে, ই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, একটা হলো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য এলিম অনুহাতে আমল, শিক্ষার সাথে দীক্ষা, দুই নম্বর ইসলামী শিক্ষার আদর্শ, একটা হলো বৈশিষ্ট্য এলিম অনুহাতে আমল, আর একটা হলো আদর্শ। ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য দুইটা আদর্শের স্কেল মতো ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে, একটা হলো নবীর সুন্নত আর একটা হলো সাহাবাগণের জমাত। নবীর সুন্নতের যারা যেটা সহি ইসলামী শিক্ষা বলে প্রমাণিত ওইটা গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যেটা সহি ইসলামী শিক্ষা বলে প্রমাণিত ওইটা গ্রহণ করতে হবে, নিজের মন গড়া বিবেক আর আক্কেল আর বুদ্ধি খাটাইয়া নিজের বুঝ মতো ইসলামী শিক্ষা গ্রহণ করলে এটা বিফল হতে বাধ্য। এর একটা উদাহরণ দিই দেব, কোরআনের বিভিন্ন আয়াত আছে, আদম আলাইহিসসালাম রে আল্লাহ জান্নাত দিয়া হইলা সব রকমের ফল মূল খাও, একটা গাছের ফল খাইতে নিষেধ করলেন, শেষ পর্যন্ত ইবলিসের দুকা দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল নি, আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল, কতখান কথা কোরআন আছে হাদিস আছে। এখন বেটায় নিজের ব্যক্তিগত বিবেক খাটায় নবীর সুন্নতের আদর্শবাদ দিয়া সাহাবায়ে কেরামের জমাতের আদর্শবাদ দিয়া নিজের আহল দিয়া কোরআন বুঝে, কেমনে হয় কোরআন তো আসোই আদমে আল্লাহর নিষেধ লঙ্ঘন করছো, আর লঙ্ঘন করলে তো গুনাও হয়, সে তো গুনা হইছে ওই অত খান হইল নিজের আহলের কথা, কোরআনের কথা নাই, সে তো গুনা হইছে ওই যে কোরআনের কথা না হের আকলের কথা, তোমার আহল গলত, তুমি নবীর সুন্নতের আদর্শ মতো কোরআনের শিক্ষা হাসিল করছো না, নিজের আহল মতো কোরআনের শিক্ষা হাসিল করছো, তুমি সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতো কোরআনের শিক্ষা হাসিল করছো না, তুমি নিজের আহল মতো কোরআনের শিক্ষা হাসিল করছো, তোমার শিক্ষা গলত হইতে বাধ্য, শিক্ষা গলত হইতে বাধ্য বাধ্য। তাহলে কোরআনের এই শিক্ষাটা আমরা সহি হইব কিভাবে, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে কি গুনাহ হয় না, আল্লাহর নিষেধ তো লঙ্ঘন করলো ওই গুণা হইল না কেন, এর কারণ হইল কোরআন শিখতে নিদে নিদে উস্তাদ লাগে না, শুরুতেই কইছি কোরআন হাদিসের শিক্ষার উস্তাদ লাগে না, যারা নিজের আহল মতো কোরআন শিখে হাদিস শিখে এরা নিজে নিজে কোরআন শিখে উস্তাদ লাগে না, উস্তাদ ছাড়া কোরআন শিখলে গলত হইতে বাধ্য, গলত হইতে বাধ্য। তাহলে এই শিক্ষাটা সহি কিভাবে সহি হইল? মানুষের কোন খামের সাথে সোয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবনে কোনো খাম করলে গুণা হয়, কোনো খাম করলে সোয়াব হয়, জান্নাতি জীবনে কোনো খাম সোয়াব নাই গুণাও নাই, জান্নাতে থাকা অবস্থায় কোনো খামে সোয়াব নাই কোনো খামে গুণাও নাই। তাহলে সোয়াব গুণা হয় মানুষের খামে কোন জীবনে? আদম ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাইছিল দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? গলত যাচাইয়ের জন্য যদি নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি না মানো, তোমার শিক্ষাটা সহি না গলত সাব্যস্ত করার জন্য সাহাবায়ে কেরামের জমাতরে যদি মাপকাঠি না মানো, তোমার ইসলামী শিক্ষা কিছু ভাই ভাই, কিন্তু এটা সহি শিক্ষা ভাই দেয় না, ইসলামের নামে গলত শিক্ষা ভাই ভাই ছাড়া আর কিছু হবে না। সুতরাং ইসলামের ইসলামী শিক্ষা সহি হওয়ার জন্য নিজের আহল মতো শিখলে হয় না দুইটা আদর্শ মতো শিখা লাগে? একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবাগণের জমাত। এই দুই আদর্শে যারা বিশ্বাসী এরারে ওই হয় আহলে সুন্নত ওয়াল জমাত। দুঃখের বিষয় আমাদের সমাজে এমন মুসলমানেরও অভাব নাই যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া সিল্লাইয়া হয়তো গলা ফাটাইয়া লইতো চায়, নইলে আসমান ফাটাইয়া লইতো চায়, কিন্তু জানে না কেমনে আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব পরিষ্কার ভাবে স্মরণ রাখুন, আমার এলিম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকিদা সহি না গলত, যাচাইয়ের জন্য যদি নবীর সুন্নতকে স্কেল হিসাবে মানি, যাচাইয়ের জন্য যদি সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানি, তখন হবে আমি হব আহলে সুন্নাত ওয়াল জামাত। নিজের এলিম সহি না গলত যাচাইয়ের জন্য, নিজের আমল সহি না গলত যাচাইয়ের জন্য, নিজের আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাতকে মাপকাঠি মানবে না, এরা কোনদিন ইসলাম আদর্শ ইসলামী শিক্ষা পাবে না, ইসলামের সহি শিক্ষা পাবে না, ইসলামের নামে গলত শিক্ষা পাবে। বুঝে থাকলে বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কইলি আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না? সুন্নতে রাসূলের জামাতে সাহাবারে মাপ কাঠি মানা লাগে, সুন্নতে রাসূলের জামাতে সাহাবারে মাপ কাঠি মানা লাগে। মাপ কাঠি মানলে যে কোনো নবীর যে কোনো ঘটনার এমন অংশ পাইবেন আপনি আহল দিয়া বিচার করলে নবী গুনাগার সাব্যস্ত হয়ে যাবে, কিন্তু সুন্নতে রাসূলের জামাতে সাহাবার মাপ কাঠি মতো ব্যাখ্যা করলে এই সমস্ত ঘটনার দ্বারা নবী গুনাগার সাব্যস্ত হবেন না। আহল মতো কুরআন হাদিস বুঝলে নবীরে গুনাগার সাব্যস্ত করব, সুন্নতে রাসূলের জমাতে সাহাবার আদর্শ মতো কুরআন হাদিস শিখলে এই সমস্ত ঘটনার দ্বারাও নবী গুনাগার সাব্যস্ত হবেন না। কথা বুঝাইছি নি দেবগা? যেমন আদম ইসলামের ঘটনা নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়েছে, আহল দিয়া যদি বুঝাতে হইব আল্লাহ নিষেধ লঙ্ঘন করলে তো গুণা হইতে তো গুণা হইছে ওই সুন্নতে রাসূলের জমাতে সাহাবার আদর্শ মতো যদি এলিম শিখো কোরআন হাদিসের, যে তোমার এলিমের আদর্শ আছে, মাপ কাঠি আছে, স্কেল আছে, তোমার স্কেল তোমারে নির্দেশ করে দিব, এটা জান্নাতি জীবনের ঘটনা, ওইখানে কোনো কাজের সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, ওইখানে কোনো কাজের সাথে গুনার কোনো সম্পর্ক নাই, সুতরাং জান্নাতে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাগার হইছেন না, এটা আকল দ্বারা বোঝা গেল না সুন্নতে রাসূলের জমাতে সাহাবার আদর্শের দ্বারা বোঝা গেল। সুতরাং ইসলামী শিক্ষা সফল হওয়ার দুই নম্বর গুণ হইল আদর্শ। ইসলামী শিক্ষা যদি নবীর সুন্নতের আদর্শ মতে হয়, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতে হয়, তাহলে শিক্ষা তার সহি গণ্য হবে, আদর্শ বিবর্জিত শিক্ষা ইসলামের নামে গলত শিক্ষা সাব্যস্ত। গেল ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণের দুই গুণের আলোচনা। এক নম্বর ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য এলিম অনুভাতে আমল, দুই নম্বর ইসলামী শিক্ষার আদর্শ সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা। ইসলামী শিক্ষার তিন নম্বর গুণ হইল উদ্দেশ্য। ইসলামী শিক্ষার উদ্দেশ্য হইল আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনকারীরা, উচ্চ শিক্ষায় শিক্ষিতরা, যারা কোরআনের তফসির শিখলো, রাসূলের হাদিস শিখলো, হাদিসের ব্যাখ্যা শিখলো, ফিকহ ফতোয়া মাসলা মাসাইল শিখলো, এদের কর্মজীবনের ডিউটি কি? এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন কোরআন। আলেমগণের জীবনের ডিউটি কোনটা? আলেমগণের জীবনের ডিউটি আল্লাহ কোরআনে সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম, ইনজারে কওম হইল আলেমগণের জীবনের ডিউটি, অর্থাৎ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া আলেমগণের জীবনের একমাত্র ডিউটি। যে আলিমে মনে করে আমি নামাজ পড়ি, পাবলিকে নামাজ না ভরে জাহান্নামে গেলে আমার কি আসে যায়, এই আলিম সত্যিকারের আলিম হতে পারে না। কারণ আল্লাহ বলেন আলিম হইলে যারা জাহান্নামে যাওয়ার মতো কাজ করে, এরারে বাসানির মতো দরদ তার অন্তরে থাকবেই থাকবে। কথা বুঝলেন কিনা? কাজেই কেউ যদি মনে করে মানুষ নামাজ না ভুলে জাহান নামে গেলে আমার কিছু আসে যায় না, আমি তো নামাজ পড়ি, মানুষ হারাম কাজ করে জাহান নামে গেলে আমার কিছু আসে যায় না, আমি তো হারাম কাজ করি না, মানুষ সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে জাহান নামে যাবে, আমার কি আসে যায়, আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, মদ খাই না, গাঞ্জা খাই না। এই আলিম সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। জান বাসানির লাগি তুমি আলিম হইছো না, তুমি কওম বাসানির লাগি আলিম হইছো। কথা বুঝলেন কিনা? কাজী সুদা ব্যাপার না জীবন সাধনার ব্যাপার, এত সুদা ব্যাপার নয়, জীবন সাধনার ব্যাপার। এই যে তিনটা জিনিস ইসলামী শিক্ষার তিনটা গুণ, এই তিন গুণের কোন একটা গুণ যার মধ্যে থাকবে না, সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও সে বিফল হবে, সারা সফল হতে পারে। এতখানের কথা বুঝি থাকলে হুকা কত গুণের দ্বারা ইসলামী শিক্ষা সফল হয়। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হইল এলিমত অনুভাতে আমল, ইসলামী শিক্ষার আদর্শ হইল সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা, ইসলামী শিক্ষার উদ্দেশ্য হইল গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ফদ দেখানেওয়ালা একদল আলিম তৈরি করা, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ফদ দেখানেওয়ালা একদল আলিম তৈরি করা, এটা হইল ইসলামী শিক্ষার উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি ঠিক থাকে, আদর্শ যদি ঠিক থাকে, বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, তার ইসলামী শিক্ষা সার্থক। এই তিনটার কোন একটা যার ঠিক থাকে না, তার ইসলামী শিক্ষা বিফল, অনর্থক। এতটুকু কথা বোঝার পরে এখন আমরা আর একটা কথা বোঝার চেষ্টা করি, যে তিন গুণের দ্বারা ইসলামী শিক্ষা সফল হয়, এই তিন গুণের তিনটা গুণ বর্তমান দুনিয়াতে যত দেশে যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, চাই ব্রিটেন বলেন, চাই আমেরিকা বলেন, চাই কানাডা বলেন, চাই ইউরোপের যে কোনো দেশ বলেন, চাই মিডল ইস্টের যে কোনো দেশ বলেন, এশিয়ার যে কোনো দেশ বলেন, বর্তমান দুনিয়াতে যে কোনো দেশে যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য এই তিনটা গুণ যে পরিমাণ পাওয়া যায়, এর চেয়ে বহুগুণ বেশি পাওয়া যায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী কওমি মাদ্রাসাগুলিতে। ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য এই তিন গুণ দেওবন্দ মাদ্রাসায় এবং দেওবন্দের অনুসারী কওমি মাদ্রাসায় অন্য সমস্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে বেশি পাওয়া যায়। এলিম অনুহাতে আমল, আপনারাই কোকা এলিম অনুহাতে আমল, কোন ইসলামিক স্কুলে এতটা হওয়া যায়, কোন মাদ্রাসায় এতটা হওয়া যায় যতটা কওমি মাদ্রাসায় হওয়া যায়, এলিম অনুহাতে আমল বলেন, এলিম অনুহাতে আমল কোন মাদ্রাসায় বেশি পাওয়া যায়, কওমি মাদ্রাসায়, দারুল উলুম দেওবন্দের অনুসারী এলিম কওমি মাদ্রাসা। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানিয়া আমার এলিম সহিনা গলত সাব্যস্ত করব, আমার আমল সহিনা গলত সাব্যস্ত করব, আমার আকীদা সহিনা গলত সাব্যস্ত করার জন্য স্কেল হবে নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাত। এই আদর্শের মধ্যে মরণ কামড় দিয়া দড়িয়া আছে বর্তমান দুনিয়ার কওমি আলেমগণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী। তাহলে ইসলামী শিক্ষার আদর্শ সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়, দেওবন্দের অনুসারী মাদ্রাসায়। এখন বলেন গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানির মতো দাওয়াত দে নেওয়া আলিম বেশি কই তুই আর হবে? দেওবন্দ মাদ্রাসার একজন মাত্র ছাত্র হযরত ইলিয়াস রহমাতুল্লাহ, বলেন দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত একজন মাত্র ছাত্র ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বর্তমানে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেছেন কিনা। জি, তাহলে ইসলামী শিক্ষার উদ্দেশ্যটা বেশি সফল হইল কই গিয়া? দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য দেওবন্দের অনুসারী মাদ্রাসায় বেশি পাওয়া যায়, ইসলামী শিক্ষার আদর্শ দেওবন্দের অনুসারী মাদ্রাসায় বেশি পাওয়া যায়, ইসলামী শিক্ষার উদ্দেশ্য দেওবন্দের অনুসারী মাদ্রাসায় বেশি পাওয়া যায়। তার কারণ কি, ঘটনাটা কি, এই ঘটনাটা কি, তার কারণ কি, এই কথার জবাব যদি আমি এক কথায় দেই তাহলে আপনাদের বুঝে আসবে, তবে বুঝে আসুক আর না আসুক এক কথায় দিয়ে আপনাদের বুঝার জন্য আমি কথাটারে ঘরে ব্যাখ্যা করে দিই। দেওবন্দ মাদ্রাসার অনুসারী সমস্ত মাদ্রাসায় ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সবচেয়ে বেশি পাওয়া যায় কেন, ইসলামী শিক্ষার আদর্শ সবচেয়ে বেশি পাওয়া যায় কেন, ইসলামী শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য সবচেয়ে বেশি পাওয়া যায় কেন? আর একমাত্র জবাব, এই মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। সুবহানাল্লাহ, আগেই কইছি এক কথায় জবাব দিলে আপনারা প্রশ্ন জাগবো, এটা কেমন হইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আর দেওবন্দ মাদ্রাসা 150 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। যে নবী 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন, এই নবী কিভাবে আবার 150 বছর আগে আসলেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য? প্রশ্ন জাগেনি না জাগে না? এই প্রশ্নের জবাব বুঝার জন্য এই কওমি মাদ্রাসা বা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ হইল ইন্ডিয়া, এক সময় পাকিস্তানও আসিল ইন্ডিয়ার অংশ, বাংলাদেশও আসিল ইন্ডিয়ার অংশ, তখন এই ইন্ডিয়ারে বলা হইত মহাভারত। এই মহাভারত যখন ছিল, ভারতবর্ষ যখন ছিল, পাকিস্তান ছিল না, বাংলাদেশ ছিল না, সবটা মিলে একটা দেশ ছিল ইন্ডিয়া ভারত। তখন 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দারুল উলুম দেওবন্দের অনুসরণে যত সব কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সমস্ত কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ব্রাঞ্চ। এইটা আপনারা মনে রাখা দরকার। যেমন ভাবে সারা দুনিয়ার সমস্ত মসজিদ কাবাগরের ব্রাঞ্চ ব্রাঞ্চ, ঠিক তেমনি ভাবে সমস্ত কওমি মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দের ব্রাঞ্চ। দারুল উলুম দেওবন্দ হইল সমস্ত কওমি মাদ্রাসার সেন্টার। কাবাগর যেমন দুনিয়ার সমস্ত মসজিদের সেন্টার, তেমনি ভাবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হইল সমস্ত কওমি মাদ্রাসার সেন্টার। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1866 খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠা করেন আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ। কাসিম নানুতুবি রহমতুল্লাহের তিনটা বিষয় আমরা মনে রাখা দরকার। 1 নম্বর, ওনার বংশগত পরিচয়। 2 নম্বর, ওনার শিক্ষাগত পরিচয়। 3 নম্বর, ওনার রাজনৈতিক পরিচয়। কাসিম নানুতুবির বংশগত পরিচয় হইল, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি, তার বংশগত পরিচয় হইল হযরত আবু বকর সিদ্দিকের বংশধর। 2 নম্বর, তার শিক্ষাগত পরিচয়। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একজন উস্তাদের নাম মৌলানা মামলুক আলী। মৌলানা মামলুক আলীর উস্তাদের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বংশধর। জন্মগ্রহণ করেছেন আবু বকরের বংশধরে, শিক্ষা গ্রহণ করেছেন উমরের বংশধরের কাছে। কথা বুঝতেছেন কিনা? ওনার রাজনৈতিক পরিচয়, ওনার রাজনৈতিক পরিচয় হলো আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ভারতের সামিলি নামক প্রান্তরে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে মুক্তিযুদ্ধ চলতেছিল, সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ভারতের মুক্তিযুদ্ধের শামলির প্রান্তরে যে মুক্তিযুদ্ধ চলতেছিল সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। এটা হইল তার রাজনৈতিক পরিচয়, তিনি তার শিক্ষাগত পরিচয়। তিনি হযরত উমরের বংশধরদের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। তার নিজের বংশের পরিচয়, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। সুবহানাল্লাহ। ইনি 1866 খ্রিস্টাব্দে যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় বানানির পরিকল্পনা গ্রহণ করেন, দুই চার জন অনুসঙ্গী লইয়া। এই দুই চার জন অনুসঙ্গীর মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলহি এই অবস্থায় একদিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা দেওবন্দের জমিনে এক জায়গায় একটা রেখা টেনে দাগ দিয়া কইলেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে নির্মাণ করো। সুবহানাল্লাহ। এটা হলো স্বপ্নের ঘটনা। স্বপ্ন তো কে কত কিছুই না দেখতে পারে, ঘুম ভাঙ্গার পরে স্বপ্নে যা দেখা যায় তা কি হাতে নাতে ভাবা যায়? ঘুম ভাঙ্গার সাথে সাথে স্বপ্নে দেখা জিনিস বাতাসে মিলে যায়। কিন্তু এই স্বপ্ন কাসিম নানুতুবির অনুসঙ্গী মৌলানা রফিউদ্দিন যে স্বপ্নে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি দিয়া দাগ দিয়া কইলেন যে আমার দেওয়া দাগে দাগে দেওবন্দ মাদ্রাসার ঘর বানাইবায়, ঘুম ভাঙ্গার পরে বাস্তবে ও মাটিতে ওই দাগ পাওয়া গেল। সুবহানাল্লাহ। এই দাগে দাগে উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর বানানি হইল রসুলের দেওয়া দাগে দাগে। কাজে কাজেই সমস্ত কওমি মাদ্রাসার প্রধান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি হইলেও তার মেইন ফাউন্ডার ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন হইছে নি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা রসুলের প্রতিষ্ঠিত, রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে এলিম অনুভাতে আমল বেশি থাকে কেন, রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে সুন্নতে রাসূল আর জামাতে সাহাবারে বেশি মানা হয় এখানে, রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে এখানে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এই পরিমাণ তৈরি হয়, দুনিয়ার আর কোথাও এই পরিমাণ তৈরি হয়। কি পরিমাণ তৈরি হয় দারুল উলুম দেওবন্দের মধ্যে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এবং এরা সারা দুনিয়াতে কি পরিমাণ খেদমত করে যাইতেছে। সামান্য একটা ইতিহাস থেকে আমার ডায়েরিতে সামান্য একটা চার্ট লিখে রাখছি, একটু পরে আপনারা কইয়া শুনে করুন। এর আগে এখানে দুইটা প্রশ্ন আছে। একটা হইল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে দাগ দিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম ঘর বানাইবার জন্য, আর ঘুম ভাঙার পরেও দাগ পাওয়া গেল, সেই দাগে দাগেই ঘর নির্মাণ করা হইল, এই কথাটা মন গড়া কথা না ইতিহাসের পাতায় লেখা আছে, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল যে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দিবার লাগি যদি রসুল আসতে পারেন তাইলে আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? ওই জায়গা আরেক ভাই জায়গি আরেক ভাই, তোমরা এখানে আইতে পারো কিন্তু আমরা এখানে আইতে পারতাম না, ওটার জবাব হওয়া দরকার নাকি যাবো? প্রথম প্রশ্ন হইল যে এই কথাটা মন গড়া বানাই না ইতিহাসের পাতায় লেখা আছে, ইতিহাসের নাম দামি হইয়া দিয়ে না। এশিয়া মহাদেশের মধ্যে যত প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ আছে এর মধ্যে একজন প্রসিদ্ধ ঐতিহাসিকের নাম সৈয়দ মাহবুব, সৈয়দ মাহবুব একজন বিখ্যাত ঐতিহাসিকের লিখিত গ্রন্থের নাম উর্দু ভাষায় লিখিত তারিখে দারুল উলুম দেওবন্দ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদও প্রকাশ করা হয়েছে। বাংলা অনুবাদ গ্রন্থের নাম হইল দারুল উলুম দেওবন্দের ইতিহাস, কয়েক হাজার পৃষ্ঠার ইতিহাস গ্রন্থ। এই ইতিহাস গ্রন্থের ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে যে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একজন সাথী মাওলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি মুবারক দ্বারা দাগ দিয়া বলতেছেন তোমরা পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে বানাইবায়, ঘুম ভাঙ্গার পরেও সেই দাগ পাওয়া গেল এবং সেই দাগে দাগেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়। যারা উর্দু বুঝেন মূল ইতিহাস উর্দুতে লেখা দেখতে পাবেন, যারা বাংলা বুঝেন ইতিহাসের বাংলা অনুদিত গ্রন্থ এটার মধ্যে বাংলায় লেখা আছে দেখতে পাবেন। কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের এই কথা স্মরণাক করে লেখা থাকবে। যে কারণ তুতির জুড়ে ফতা ফরা ফুতির কথা নয়, ঐতিহাসিক সত্য। আমি আশা করি আপনারা আরেকটা হাদিসের একটা গঠন আপনারা জানেন সবাই, দেখল জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহ রসুল আসমানের চন্দ্ররে আঙ্গুল দিয়ে ইশারা করেছিল। আল্লাহ রসুলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা হইয়া আবার জোড়া লাগছিল, এটাও শুনছেন না কোনোদিন? রসুল কি সান্দ গিয়া সান দুই টুকরা করছিলেন না জমিনও দাঁড়াইয়া? এবার বলেন যে নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়, সেই নবী মদিনা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হয় না? কাজে কাজেই রসুল যেমন ভাবে সান দুই টুকরা করতে সান্দে যাইতে হয় না, জমিনে দাঁড়াইয়া ইশারা করলেই হয়, ঠিক তেমনি ভাবে রসুল দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য দেওবন্দে আসতে হয় না, ওইখানে শুইয়া ইশারা করলেই হয়। সুবহানাল্লাহ। কাজে এখানে দাগ দেওয়ার জন্য রসুল আসেননি, তোমাদের ওইখানেও আসেন না, এখানেও আসেননি, ওইখানেও আসেন। এটা তো হইল একটা একটা হাদিসের আলোকে কথা। আর একটা হাদিস আছে খুব পরিষ্কার, এটা আলোকে নয়, সরাসরি হাদিসের কথা। হাদিসটা হইল আল্লাহ রাসূল বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রসুলগণকে যখন রওজা শরীফে দাফন করা হয় সমস্ত নবীগণের একই একই অবস্থা। রাসূল বলেন সমস্ত নবীগণের অবস্থা হইল তাদেরকে যখন রওজা শরীফে দাফন করা হয় দাফন করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। কাজেই নবী রসুলগণ রওজা শরীফে দাফন করার পরে আর মৃত থাকেন না, মুর্দা থাকেন না, জিন্দা হইয়া যান। যে সমস্ত আকিদা বিশ্বাসে বর্তমান লামাজাবিরা গন্ডগোল লাগাইতেছে এর মধ্যে এই দাওয়াই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীগণ যার যার রওজা শরীফে জিন্দা, এই লামাজাবিরা কয় মুর্দা। বুঝে থাকলে বলেন লামাজাবিদের সাথে আপনারা ইখতিলাফ খালি নমাজ ও আমিন বলার ব্যাপারে, জুরে আর আসতে আমিন বলার ব্যাপারে, আর নাবিন নিছে না বুকু হাত বান্ধার ব্যাপারে, আর সূরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে, আর রুকুত আওয়াজ আবার সময় হাত তোলা না তোলার ব্যাপারে, না এদের সাথে মূল গন্ডগোল আকিদার ব্যাপারে, মূল গন্ডগোল এদের আকিদার মধ্যে মারাত্মক গন্ডগোল আছে। এর মধ্যে একটু আগে একটা কথা লামাজাবিদের আকিদার মধ্যে যে আকিদারা সবচেয়ে বড় মারাত্মক গন্ডগোল সেটা হইল এরা দুইটা বই লেখছে এবং আমার কাছে পাঠাইয়া দিছে। বইয়ের মধ্যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা, শিরিকি কলিমা, যারা মানতে না খুশি নাউযুবিল্লাহ, আর তুললেই কি তুই তো, তোমার আর না তুললেই কি তুই তো, আমিন জুড়ে হইলেও কি আয় যায়, আর আসতে হইলেও কি আয় যায়, তুই তো বেটা সারা দুনিয়ার সব মুসলমানদের মুশরিক বানাইলেই তো, তোর আমিন আসতে হইলেই কি, তার জুড়ে হইলেও কি তা ঠিক। এই সমস্ত মারাত্মক গন্ডগোল মারাত্মক ভুল আকিদার মধ্যে লামাজাবিদের আর একটা ভুল আকিদা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকিদা হইল সমস্ত নবী রাসূলগণ আছেন জিন্দা, এরা হয় একজন জিন্দা নাই সব মুর্দা। আপনারা কোনটা বিশ্বাস করেন আমার জানা নাই, কোন নবী মুর্দা আছেন রওজা শরীফে, সব জিন্দা। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলে গেছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রসুলগণ দাফন করার সাথে সাথে আল্লাহ জিন্দা করে দেন। এক নম্বর। দুই নম্বর, রসুল বলেন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম, জিন্দা হইয়া যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। রসুল বলেন ভিতরে থাকেন, তুমি বলো বাইরে আসেন, কোনটা ঠিক? বিবেকরে আবার জিগাও, তোমার আহলে হয় বাইরে আসেন, নবী বলেন ভিতরে থাকেন, তোমার আহল মানতাম না নবী মানতাম? কাজে কাজেই রসুল রওজা শরীফ থেকে বাহির হইয়া দেওবন্দেও আসেন না, কারো মিলাদ মহফিলেও আসেন না। আরেকটা কথা আপনারা জিগাই, মদিনার নবী দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য যদি আসতে হয় তাহলে এইটা নবীর অলৌকিকতা হয়, বুতুর্গি হয়, মুজেজা হয় না, না আসিয়া স্বপ্নে দাগ পৌঁছাইয়া দিতে পারলে বুজুর্গি হয়। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবীর মুজেজায় বিশ্বাসী, নবীর অলৌকিকতায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি এখানে ডাক দেওয়ার জন্য নবীর আসতে হয় না, ওইখানে থেকেই নবী ডাক পৌঁছাই দিতে পারে। তোমরা যদি নবীর আসতে হবে মনে করো, তাহলে নবীর মুজেদায় তোমরা অবিশ্বাসী, নবীর মুজেদায় অবিশ্বাসী হইলে ইমান সহি হয় না, ইমান গন্ডগোল হয়। আনুষঙ্গিক দুইটা প্রশ্নের জবাব দিলাম, এগুলি আমার মূল আলোচ্য বিষয়। একটা প্রশ্ন ছিল যে আল্লাহ রসুল স্বপ্ন যুগে দাগ দিছেন, এই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর বানিয়েছে, এটার ঐতিহাসিক ভিত্তি আছে না, ঐতিহাসিক রেফারেন্স আছে না? জি আছে। আর একটা প্রশ্ন হইলো, এখানে যদি আসতে পারেন ওইখানে আসবেন না কেন? জবাব হইলো, এখানেও আসেন না ওইখানেও আসেন। এখন আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। আমি বলতেছিলাম যে ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তিনটা গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। ইসলামী শিক্ষা সফল হওয়ার বৈশিষ্ট্য হইল এলেম অনুভাতে আমল, আদর্শ হইল সুন্নতে রসুল এবং জমাতে সাহাবা, উদ্দেশ্য হইল একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা, যারা নিজের জান মালের ফিকির করবে না, সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার ফিকির করবে। সুদা কথা না, নায়েবে নবী হওয়া, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া, অত সুদা না। নিজের জানের পরুয়া করবে না, নিজের মালের পরুয়া করবে না, নিজের ইজ্জতের পরুয়া করবে না, বিবি বাচ্চার ফিকিরের চেয়েও সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানির ফিকির বেশি করবে। এরার নাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। এইরকম একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। সবচেয়ে বেশি পাওয়া যায় দেওবন্দ মাদ্রাসায় এবং তার অনুসারী কওমি মাদ্রাসায়। আদর্শ সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়, উদ্দেশ্য সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়। কেন? এগুলি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। সুবহানাল্লাহ। ইহতারা বুঝছেননি, এইগুলি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা কেমন পরিকল্পনা গ্রহণ করে এক বেটায় আর টাইম ডাক দিয়া দিন এমনি এমনি বলবায়। কথা বুঝাইছি নি না বুঝাইছে না? কাজেই এই তো হাদিস ফইরিয়া দাড়ি কাটছে, আদিনচি দাড়ি আছে তার, এই আবার হাদিস ফইরাইছে, কোন ভার্সিটি জানি ফইরাইছে। আইয়া ওই আপনার লুটনের খতিব সাহেব, লুটন বেরি পার্ক মসজিদের খতিব সাহেব মুফতি আব্দুল হান্নান সাহেব জামাত পরে গেছে, অত্যন্ত ভদ্র মিজাজের মানুষ। উনারা যারা চিনেন তাদেরকে আমার পরিচয় করাইতে হবে না, উনি অত্যন্ত ভদ্র মিজাজের মানুষ। উনার কামরার ভিতরে আমি আর ইনি বসা, আর আদিনচি দাড়িওয়ালা একজন পণ্ডিত কুনবার সিডি জানি বলিয়াছে, হাদিস কোরআন তফসির সব তো বলিয়াছে। এইয়া উনারা কোন করে একটা কথা জিজ্ঞাসা কি, দাড়ি এক পুষ্টি পরিমাণ লম্বা করতে হবে এমন কোন হাদিস আছে? বললেন আছে। কয় কোন হাদিস? তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আফুল দাড়ি লম্বা, এখন লম্বা করার কথা আছে, এক মুষ্টির কথা নাই। আধ ইঞ্চি লম্বা করলে এটাও তো কোয়ার্টার ইঞ্চির থেকে লম্বা হইল, লম্বা তো হওয়া গেল। আধ ইঞ্চি লম্বা করলে কোয়ার্টার ইঞ্চির থেকে লম্বত্ব হইল, ওরা সত্য সত্য লম্বা করার কথা কইছেন। কাজে আমার আধ ইঞ্চির তো কোয়ার্টার ইঞ্চির থেকে লম্বা হই, রসুলের হাদিস মতোই আমি দাঁড়িয়ে আছি। পণ্ডিত কি পরিমাণ চিন্তা করে হে বলে আধ ইঞ্চি দাঁড়িয়ে রেখে বলে রসুলের হাদিস মতো দাঁড়িয়ে আছি। মুফতি সাহেব জবাব দিলেন, রসুলের হাদিস সঠিকভাবে বুঝছেন সাহাবা একরাম, সাহাবা একরামে মুষ্টিবদ্ধ ভাবে ধরতেন, মুষ্টির ভিতরে কাটতেন না, মুষ্টির বাইরে কাটতেন। কয় আমি সাহাবি কি করতেন এটা আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে আসি নাই, আমি রসুলের হাদিস জিজ্ঞাসা করতে আসি। কি পরিমাণ সাফাবাজ, হের সাফার জোর কি পরিমাণ চিন্তা করে থাকে। আমি দেখলাম এর মতো সাফাবাজের সাথে এইনের মতো এত ভদ্র মানুষের জবাব দেওয়া খাটে না, এর লাগে আমার মতো একটা বেশ অসমের দরকার। আমি মুফতি সাহেব বলে মজুর ব্যাদ দেবে মাফ করবেন, আমি তার সাথে একটা মিনিট কথা কই, বাকি কথা আপনি কইবা, ঠিক আছে? আমি কইলাম দেখো তুমি সাহাবা একরাম কি করছেন ওইটা তুমি জানতে আইছো না, তুমি শুধু রসুল কি বলছেন ওইটা জানতে আইছো, এই তো তোমার দাবি। বলে হ্যাঁ এটি আমার দাবি। দেখো মুফতি সাহেব কইছেন রসুল বলছেন দাড়ি লম্বা করতে, খাটনের সাটনের কোনো কথা ওই নাই। রসুলের কিতাব কইছো লম্বা করতে হয়, কিন্তু হাটবার সাটবার কোনো কথা ওই নাই। দেড়াতলাম বললো খাটতে পারতে না বেটা, কে যদি খাটতে চাস সাহাবিরে মাপ কাঠি মানতে হইবে, কোনটা মাথায় না বাড়িয়া যায় এরার নাম হইলো লামাজারি। মদিনাভার্সিটিতে এমন আমলওয়ালা আলিম এতগুলি তৈরি হয় না, দারুল উলুম দেওবন্দে যতগুলি তৈরি হয়। মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার মতো হদ দেখানে ওয়ালা এত বেশি নায়েবে নবী তৈরি হয় না যে পরিমান নায়েবে নবী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি। কতখানে কোন কারণে বর্তমান দুনিয়াতে যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে কোনটাতেই এলিম অনুভাতে আমল এত বেশি হয় না, দেওবন্দে যত বেশি হয়, কোনটাতেই সুন্নতে রাসূলের জমাতে সাহাবারে এতটুকু অনুসরণ করা হয় না যতটুকু দারুল উলুম দেওবন্দে হয়, কোনটাতেই এত বেশি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয় না যত বেশি দারুল উলুম দেওবন্দে তৈরি হয়। কোন কারণে? এই মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866 খ্রিস্টাব্দে আর বর্তমানে চলছে 2015, প্রায় 150 বছর আগে। কত বছর হইল? 150 বছর। এই 150 বছরের মধ্যে 1866 খ্রিস্টাব্দে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে পরবর্তী 100 বছরের ভিতরে, এরপরে 50 বছরের হিসাব আলাদা, প্রথম 100 বছরের ভিতরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা দুনিয়াবাসীকে কি দিল? ইতিহাস থেকে আমি একটা নোট আমার ডায়েরিতে লিখে আনছি আপনাদেরকে পড়ে শুনে। সারা বিশ্বে উলামায়ে দেওবন্দের অবদান 1283 হিজড়ি থেকে 1382 হিজড়ি পর্যন্ত, ওই প্রথম 100 বছরে প্রতিষ্ঠার প্রথম শতাব্দীতে যেসব দেশের ছাত্রগণ দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে আলেম হয়েছে সেসব দেশের নাম, ফইলা 100 বছরের ভিতরে দুনিয়ার যে সমস্ত দেশের মানুষ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়েছেন তাদের মধ্যে কয়েকটা দেশের নাম বলতেছি। 1 নম্বর ভারত, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর বাংলাদেশ, 4 নম্বর চীন, 5 নম্বর আফগানিস্তান, 6 নম্বর ইন্দোনেশিয়া, 7 নম্বর ইরান, 8 নম্বর বার্মা, 9 নম্বর সৌদি আরব, 10 নম্বর থাইল্যান্ড, 11 নম্বর দক্ষিণ আফ্রিকা, 12 নম্বর রাশিয়া, 13 নম্বর সাইবেরিয়া, 14 নম্বর ইরাক, 15 নম্বর ফ্রান্স, 16 নম্বর কম্বোডিয়া, 17 নম্বর কুয়েত, 18 নম্বর মালয়েশিয়া, 19 নম্বর নেপাল, 20 নম্বর ইয়েমেন। এই 20টা দেশের মানুষ প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়েছে। পরবর্তী 50 বছরে আরো অনেক দেশের, পরবর্তী 50 বছরের হিসাব এখানে লেখা নাই, শুধু প্রথম 100 বছরের হিসাবটা আপনাদেরকে শুনাইছি। এসব দেশের যে সকল ছাত্ররা লেখাপড়া করে আলেম হয়েছে তাদের সংখ্যা সর্বমোট 70,024 জন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা দুনিয়ার বিভিন্ন দেশের ছাত্ররা যে পড়াইয়া যে আলেম বানাইছে প্রথম শতাব্দীতে 70,024 জন ব্যক্তিকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আলিম বানাইছে। এর মানে হইল 100 বছরে এরা 70,024 জন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করছে শুধু দেওবন্দ মাদ্রাসায়। আর দেওবন্দ হইলে গিয়া যে আরো হাজার হাজার মানুষ বানাইছে এরারই সাবিখানা নাই, কথা বলছেন কি না জানি। সুবহানাল্লাহ জি। এই 70,024 জনের মধ্যে কে কি কোন গুণে বেশি পারদর্শী ছিলেন, এই 70,024 জনের মধ্যে শিক্ষক প্রথম 100 বছরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শিক্ষক তৈরি করছে 5,888 জন। প্রথম শতাব্দীতে দেওবন্দ মাদ্রাসা লেখক তৈরি করছে 1,164 জন, মুফতি তৈরি করছে 1,784 জন, মুনাজির বহস কর্মীওয়ালা তৈরি করছে 1,540 জন, সাংবাদিক তৈরি করছে 684 জন, সুবক্তা তৈরি করছে 4,288 জন, চিকিৎসক তৈরি করেছে 288 জন। বলেন বর্তমান বিশ্বে এমন একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পাবেন যেখানে 100 বছরে ফাসাদা রাষ্ট্র 888 জন শিক্ষক তৈরি করতে পারে, আর 1164 জন লেখক তৈরি করতে পারে, 1784 জন মুক্তি তৈরি করতে পারে, 1540 জন মুনাজির তৈরি করতে পারে, 684 জন সাংবাদিক তৈরি করতে পারে, 4288 জন বক্তা তৈরি করতে পারে, 288 জন চিকিৎসক তৈরি করতে পারে, এমন একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান দুনিয়াতে নাই, একমাত্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। বলুন কোন কারণে আর বহির বিশ্বে দ্বীনের খেদমতে তাদের ভূমিকা হইল নিম্নরূপ। আওলাদে রসুল হযরত আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে আরবের আলেমগণকে হাদিস শিক্ষা দিয়েছেন 18 বছর। মসজিদে নববীতে বইয়া আরবের আলিমগণকে হাদিস শিক্ষা দিয়েছেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ 18 বছর। ইনি দারুল উলুম দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের ছাত্র। এমন একজন ছাত্র আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাবেন না যিনি মসজিদে নববীতে বসে 18 বছর পর্যন্ত আরবের আলিমদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন। এর একমাত্র দারুল উলুম দেওবন্দের সন্তান। মৌলানা রহমতুল্লাহ কিরানবী, ইনি দারুল উলুম দেওবন্দের ছাত্র, পবিত্র মক্কা নগরীতে মাদ্রাসায়ে সৌলতিয়া প্রতিষ্ঠা করেন। মক্কা শরীফে মাদ্রাসায়ে সৌলতিয়া নামে একটা মাদ্রাসা আছে, এটা মৌলানা রহমতুল্লাহ কিরানবীর প্রতিষ্ঠিত। মৌলানা রহমতুল্লাহ কিরানবী দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত। মক্কায়ও দারুল উলুম দেওবন্দের অবদান আছে, মদিনায়ও দারুল উলুম দেওবন্দের অবদান আছে। বর্তমান ইংল্যান্ডে আপনারা যে দেশ তাহলে দেশ যে কয়েকটা মাদ্রাসা আছে আলিম তৈরি হওয়ার মতো, এই সবগুলি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছেন যারা চালাইতেছেন হয়তো দারুল উলুম দেওবন্দের সরাসরি ছাত্র, আর নয় ছাত্রের ছাত্র, আর নয় ছাত্রের ছাত্রের ছাত্র। আপনারা নিদেশ যত মাদ্রাসা আছে আলিম তৈরি হওয়ার মতো সবগুলি উলামায়ে দেওবন্দের অবদান। আমার দেখা আমেরিকায় যতগুলি মাদ্রাসা দেখছি আলিম তৈরি হওয়ার মতো একই অবস্থা, উলামায়ে দেওবন্দের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত। কানাডায় আমার চোখের দেখা যতগুলি মাদ্রাসা আছে আলিম তৈরি হওয়ার মতো সবগুলি উলামায়ে দেওবন্দের দ্বারা প্রতিষ্ঠিত, উলামায়ে দেওবন্দের দ্বারা পরিচালিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনই ভাবে ছিলেন বিশ্বনবী, ঠিক তেমনি ভাবে তার মাদ্রাসা বিশ্ব সেবামূলক মাদ্রাসা। বর্তমান সাউথ আফ্রিকায় একই অবস্থা, যতগুলি মাদ্রাসা আছে আলিম তৈরি হওয়ার মতো সবগুলি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত। বিশ্বজোড়া তবলিগি জমাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত? এইভাবে প্রথম শতাব্দীর আলেমরা দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করনেওয়ালা প্রথম শতাব্দীর আলিমরা সারা দুনিয়াতে যে পরিমাণ দ্বীনের খেদমত করছেন, পরবর্তী শতাব্দীতে তার চেয়ে কয়েক গুণ বেশি নায়েবে নবী ও রাসূলুল আম্বিয়া দারুল উলুম দেওবন্দ থেকে তৈরি হয়েছে। আমি এই কথাটাই আপনাদেরকে বলতে চাইছিলাম যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত আলিমগণ সারা দুনিয়ার মানুষকে এত বিপুল পরিমাণে দ্বীনের খেদমত করতেছেন যে এত বেশি দ্বীনের খেদমত করনেওয়ালা আলেম আর কোন প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে না কেন? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার যুগে আল্লাহ আপনারারে আমরারে এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে সম্পর্ক রাখিয়া নিজেদের সংসার চালাইয়াও নিজের ইমান আমল হেফাজত করার তৌফিক দেউ কা সবাই হোক আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।